بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال پروبهي مانشير پرت امون ایک شمو ياشيا چلو جاكن شه اللق جگو کیچو چلو نا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا آمي تو مانوش کے سرشتی کریا چھے ملی تو شکر و بندو ہوئی تے تاکہ پرکھا کری بار جننو اے جننو آمي تاکہ کریا چھے سروبون و درشتی شکتی شمپننو إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا همي تحاكي پاتر ندرش دیا چه هاي شه كرتوك گوهي بي نا هاي شه آكرتوك گوهي بي إنا اعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি ইন্নাল আবরার ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা সৎকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর عَيْنَي يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا امرا آشنكا كوري آمدر پرتبالو کے نکوٹو تي اگ بھیتی پردو بھائنکور دینے فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا پوری نمی اللہ تحادر کے رکھا کوری بین شئی دیبوشن انشت ہوئی تي এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না সন্নিহিত বৃক্ষ ছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا تحادر کے پوریبشن کرا ہوئی بے روپو پاتره ایبن سپورٹی کے رمانت شچو پان پاتره قوارير من فضة قدروها تقديرا رجوت شفر سپورٹی کے پاتره পরিবেশন কারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হইবে জঞ্জাবিল মিশ্রিত পানীয় عينا فيها تسمى سلسبيلا جنتر এমন এক প্রস্রবণের যাহার নাম সালসাবিল ويطوف عليهم ولدان مخلدون اذا رايتهم حسبتهم لؤلؤا منثورا তাহাদেরকে পরিবেশন করিবে চিরকিশোরগণ যখন তুমি উহাদেরকে দেখিবে তখন মনে করিবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا তুমি যখন সেখানে দেখিবে দেখিতে পাইবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا তাহাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম তাহারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাহাদের প্রতিপালক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয় إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا অবশ্য ইহাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত إنا نحن نزلنا عليك القرآن تنزيلا আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফির তার আনুগত্য করিও না واذكر اسم ربك بكرة وأصيلا এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায় ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا এবং রাত্রির কিয়দংশে তাহার প্রতি সিজদা অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ان هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব ইন্ন হাযিহি তাযকিরাহ فمن شاء اتخذ الى ربه سبيلا ইহা এক উপদেশ অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما তিনি যাহাকে ইচ্ছা তাহার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন কিন্তু জালিমরা উহাদের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুদ শাস্তি